আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফা আমানা লাহু লূত ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বী ইন্নাহু হুয়াল আজীযুল হাকীম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর হবে সূরা আনকাবুত আয়াত নম্বর 26 থেকে। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন এবং ইরশাদ করেছেন যে আমানা লাহু লূত, ঈমান নিয়ে আসলেন লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের উপর। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিল, ভাইয়ের ছেলে। এই এক ব্যক্তি শুধু ঈমান নিয়ে এসেছিল, আর তার সাথে আর একজন ছিলেন সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। এই মাত্র তিনজন, জাতির কেউ ঈমান নিয়ে আসেনি। সেই সময় ওয়াকালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটি হচ্ছে একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন লূত আলাইহিস সালাম বললেন, লূত আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ইন্নী মুহাজিরুন ইলা রব্বি, নিশ্চয় আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে হিজরত করব, এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয় আল্লাহ পাক মহা পরাক্রান্ত এবং তিনি প্রজ্ঞাময়। আর হিজরত করলেন এই তিনজনের কাফেলা, ইব্রাহিম আলাইহিস সালাম, সারা এবং লূত, এই তিনজনে হিজরত করলেন, শাম দেশে চলে গেলেন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, এই হিজরতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তাকে ইব্রাহিমকে দান করলাম ইসহাক, এবং তারপরে ইয়াকুব, ইসহাকের ছেলে ইয়াকুব, তার সুসংবাদ দিয়ে দিলাম যে তোমার এই ছেলে ইসহাকের ঘরে আর এক ছেলে জন্মাবে, তার নাম হবে ইয়াকুব, সেও নবী হবে, ইসহাকও নবী। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, এবং তার সন্তানদের মধ্যে নবুয়াত আর কিতাব আমি রেখেছিলাম, নির্ধারিত করেছিলাম যে তার সন্তানদেরকে আমি তার বংশে নবুয়ত রাখবো আর কিতাব নাজিল করবো। ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, এবং তাকে তার প্রতিদান দিয়েছিলাম দুনিয়াতেও, আল্লাহ পাক সুখ্যাতি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তিত্ব, এমন এক নবী যাকে সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করে, এমনকি ইহুদি নাসারদের কাছেও ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে তারা আব্রাহাম বলে তাদের ভাষায়, বড় শ্রদ্ধা ভাজন। মুশরিকরাও শিরক করত, মক্কার মুশরিকরা শিরক করত, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের দোহায় পড়ত যে আমরা আমাদের দাদা ইব্রাহিমের ধর্মের উপর আছি। আল্লাহ বারবার এই জন্য এই বাতিল কথার খণ্ডন করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কান হানিফা মুসলিমা, তিনি মুসলিম ছিলেন, আল্লাহর জন্য একনিষ্ঠ ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিক ছিলেন না। তোমরা তো মুশরিক, শুধু মৌখিক দাবি করলে হবে না, তাহলে মুখে দাবির সাথে কাজে প্রমাণ করে দিতে হবে যে আমরা তার অনুসারী। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর নিশ্চয়ই পরকালে তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। ওয়া লূতান, আর স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা, লূত আলাইহিস সালামকে আমি নবী করেছি। লূত আলাইহিস সালাম প্রথম ঈমান নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, পরে আল্লাহ পাক তার উপর অনুগ্রহ করে তাকে নবী বানালেন, এবং তাকে সাদ্দুম এলাকায়, যে এলাকাকে ধ্বংস করা হয়েছে বর্তমান মৃত সাগর, যে যা জর্ডনের কাছাকাছি, এই এলাকায় নবী করে পাঠিয়েছিলেন। ইজ কাল আলী কওমিহি, সেখানে গিয়ে নিজ জাতিকে বললেন লূত আলাইহিস সালাম, ইন্নাকুম লা তাতুন আল ফাহিশা, তোমরা বড়ই নোংরা কাজে লিপ্ত রয়েছ, মা সাবাকাকুম বিহা মিন আহাদি মিন আল আলামিন, বিশ্বজগতের কোনো মানুষ তোমাদের পূর্বে এই রকম জঘন্য পাপ করেনি। পুরুষে পুরুষে এই কুকাজ করা, এটা তোমাদের পূর্বে কেউ কল্পনাও করেনি। যৌন চাহিদা আছে, তার জন্য আল্লাহ পাক নারী জাতিকে সৃষ্টি করেছেন, আর সেটা যেন পাশবিক চরিত্রের না হয়, পশুর মতো মানুষ না হয়ে যায়, সেই জন্য আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছেন, বিবাহ করো, এক যথেষ্ট না হয় দুই তিন চার, কিন্তু শর্ত সাপেক্ষ, আর তারপরে যৌন ক্ষুধা নিবৃত্তি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা স্পষ্ট করেছেন যে এই সমকামিতার পাপ লূত আলাইহিস সালামের জাতির পূর্বে মানব জাতি জানতই না, করা তো দূরের কথা এরকম পাপ। আরো তাদের পাপ ছিল, আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন ইন্নাকুম লাতাতুনা রিজাল ওয়া তাক্তাউনা সাবিল। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই সূরা আনকাবুতে লূত আলাইহিস সালামের জাতির পাপ সম্পর্কে, একটি পাপ ছিল তাদের শিরক আর কুফরি, আল্লাহকে মানত না, পরকাল বিশ্বাস করত না, শিরক করত। দ্বিতীয় পাপ ছিল তাদের সমকামিতার পাপ, নোংরা পাপ। ইন্নাকুম লাতাতুনা রিজাল, তোমরা পুরুষদের কাছে আসছো কামভাব নিয়ে, অথচ নারীরা রয়েছে বিবাহ করো, তোমাদের ঘরে স্ত্রীরা রয়েছে যারা বিবাহিত তোমাদের, ওয়াতাক্তাউনা সাবিল, আর তোমরা রাস্তা বন্ধ করে দিচ্ছ। আর একটি পাপ ছিল তাদের রাস্তা বন্ধ করে দেওয়া। এই রাস্তা বন্ধ করে দেওয়া মানে কি? একাধিক অর্থ তাফসীর কারগণ বর্ণনা করেছেন। একটি অর্থ হচ্ছে রাহজানি করা, লুটপাট করা। এলাকায় যখন লুটপাট হয় তখন মানুষ চলাচল করতে পারে না। এইরকমই পাপ ছিল লূত আলাইহিস সালামের জাতির মধ্যে, ছিনতাই করা, রাহজানি করা। এ একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে ওয়াতাক্তাউনা সাবিল মানে তোমরা প্রজন্মের রাস্তাই বন্ধ করে দিচ্ছ, প্রজন্মের রাস্তায় বন্ধ করে দিচ্ছ। যখন স্ত্রীদের সাথে, মহিলাদের সাথে মেলামেশা করবে না, সহবাস করবে না, পুরুষে পুরুষের সমকামিতা করবে, তখন মানুষের বৃদ্ধি হবে না। তাহলে তোমরা এই রাস্তা বন্ধ করে দিও, কিছুদিনের মধ্যে তো মানব জাতি ধ্বংস হয়ে যাবে, তোমাদের দেশ শূন্য হয়ে যাবে, মা জনশূন্য হয়ে যাবে। এই একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে যে তারা রাস্তা দিয়ে যে মুসাফিররা, পথিকরা যেত, তাদের সাথে বদাচরণ করত। কয়েক রকমের বদাচরণ হতে পারে, যার ফলে রাস্তা দিয়ে চলতে মানুষকে ভয় লাগতো, চলতো না। একটা হচ্ছে লুটপাটের কথা যেটা বলা হলো, আর একটা হচ্ছে যে রাস্তা দিয়ে লোকেরা যেত তখন দেখতো যে কোনটা ছেলে দেখতে সুন্দর, কোন পুরুষটা দেখতে সুন্দর, জবরদস্তি করে ধরে ঘরে উঠিয়ে নিয়ে তার সমকামিতা করত। এই ভয়ে মানুষ রাস্তায় বেরোতে পারতো না, দিন দুপুরে বেরোতে পারতো না। এই জালেমদের ভয়, জবরদস্তি ধরে সমকামিতা করত, কুকাজ করত। আর এছাড়াও অনেক পাপ তাদের মধ্যে ছিল, যেমন বলা হয়েছে যে তারা রাস্তার পাশে বসে থাকতো আর লোকজন গলে তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করত। আবার আরেকটা বদচরিত্র তাফসীর কারগণ উল্লেখ করেছেন, তারা পাথর ছুঁড়ত, মানুষকে ভয় দেখাইত। রাস্তার পাশে মস্তানরা বসে থাকে আমাদের দেশগুলিতে, আর রাস্তা দিয়ে ভালো মানুষ, ভদ্র মানুষ গেলে ক্রিটিসাইজ করে, নানান রকমের কথাবার্তা বলে, যাতে ভালো মানুষ, ভদ্র মানুষ রাস্তায় চলাফেরা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। এই বদমাইশি গুলি হচ্ছে লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির চরিত্র। যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেগুলি হচ্ছে আল্লাহ পাকের আজাব পৃথিবীতে আসার কারণ। আল্লাহ পাক আরো বলছেন, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার। লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, দেখো তোমরা তোমাদের মজলিসগুলিতে অনুষ্ঠানে অন্যায় কাজ করে থাকো। তারা তাদের অনুষ্ঠানে বসে অন্যায় কাজ করত, বিভিন্ন রকম অন্যায় কাজ, মজলিসে বসে মদপান করা অন্যায় কাজ, মজলিসে বসে এরা অভদ্র মতো, এরা নিজের বায়ু ছাড়ত সজোরে আর হাসত, যেমন এক শ্রেণীর বোকা শ্রেণীর লোকেরা সমাজে আছে। তো এইরকম এরা বদতমিজ জাতি ছিল। এছাড়াও মজলিসে বহু পাপ তাদের হইতে পারে, যেগুলি করতো, যেদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে লূত আলাইহিস সালামের ভাষায়। ফামা কানা জাওয়াবা কওমিহি, তখন সেই জাতির জবাব হইতো লূত আলাইহিস সালামের জন্য কি, ইল্লান কালু, কথা বলতো, এ তেনা বিআযাবিল্লাহ, কোথায় তোমার আল্লাহর আজাব, নিয়ে আসো না, ইনকুন্তা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যি নবী হও। কালা, দেখলেন যে হেদায়ত হলো না, লূত আলাইহিস সালাম বুঝতে পারলেন যে জাতি হেদায়ত হবে না, ফিরে আসবে না, সংশোধন করবে না। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বেন সুরনি, আমার সাহায্য করো, আলাল কওমিল মুফসিদিন, এই বিপর্যয় সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী জাতির বিরুদ্ধে আমার সাহায্য করো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের জন্য ফেরেশতারাকে পাঠাচ্ছেন। এই ফেরেশতারা প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছেন, একই যুগে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও এক এলাকায়, আর এক এলাকায় লূত আলাইহিস সালাম নবী। আল্লাহ পাক পাঠালেন ফেরেশতাদেরকে, ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জাআত রাসূলুনা ইব্রাহিম আবিল বুশরা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার দূতগণ মানে আমার ফেরেশতারা জিবরাইল, মিকাইল, আরো ফেরেশতারা যখন সুসংবাদ নিয়ে আসলেন, দুটি কাজে তারা প্রেরিত হয়েছিলেন। এক হচ্ছে ইব্রাহিমের বাড়ি যাও, গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও তার বার্ধক্যে, স্ত্রী বুড়ি হয়ে গেছে সারা, সুসংবাদ দাও যে তাকে দোয়া করেছে, তার দোয়া কবুল করেছি, তাকে একটা সন্তান দেব, ইসহাক, ইসহাকের সুসংবাদ। আর সেখান থেকে এই সুসংবাদ দেওয়ার পরে চলে যাবে লূত আলাইহিস সালামের এলাকায় আর ওই জাতিকে ধ্বংস করা। সুসংবাদ দেওয়ার জন্য আসলেন ফেরেশতারা, কালু, তারা এসে বললেন, ইন্না মুহলিকু আহলি হাযিহিল কারিয়া, আতিথ্যের ব্যবস্থা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতারাকে মানুষের রূপ ধরে এসেছেন, সুন্দর মেহমান এবং ভদ্র মেহমান তাদের জন্য, ফাজাবে ইজলিন হানিজ, ভুনা বাছুর বকর নিয়ে এসে রেখে দিলেন, ভুনা গরু, জানেন না যেটা ফেরেশতা খাবে না। তখন তারা বললেন যে না না, আমরা তো তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, আমরা এসছি ইন্না মুহলিকু আহলি হাযিহিল কারিয়া, এই যে জনপদ লূত আলাইহিস সালামের জাতির এলাকা, এই এলাকাকে ধ্বংস করব সেজন্য এসেছি, ইন্না আহলাহা কানু যালিমিন, কারণ এখানকার অধিবাসীরা বড়ই জালেম হয়ে পড়েছে। কালা, তখন ইব্রাহিম বলছেন আপনারা জানেন না যে ওখানে লূত যা আছে তাকেও ধ্বংস করে দেবেন নাকি, ইন্না ফিহা লূতান, ওখানে কিন্তু লূত আছে, সে নবী আর মুমিন। কালু, তখন ফেরেশতারা বলল নাহনু আ'লামু বিমান ফিহা, আমরা বেশি জানি তোমার চাইতে যে ওখানে কে আছে আর না আছে, কে বাঁচবে রক্ষা পাবে আর কে ধ্বংস হবে তা আমরা বেশি ভালো করে জানি। লানুনাজ্জিয়ান্নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, অবশ্যই লূতকে আর লূতের পরিবার অর্থাৎ দুই মেয়েকে আমরা রক্ষা করব, নাজাত দেব, ইল্লা ইমরাতাহু, তবে তার বিবিকে স্ত্রীকে, কানাত মিনাল গাবিরিন, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, তাকে ধ্বংস করব। ওলাম্মা আন জাআতু রাসূলানা লূতান, তারপরে সেখান থেকে লূত আলাইহিস সালামের বাড়িতে চলে আসলেন ফেরেশতারা সুন্দর রূপ ধরে। লূত আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা পৌঁছলেন, সিয়া বহিম, লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, বিষণ্ণ হয়ে পড়লেন, কি করব আল্লাহ, কেমন করে মেহমানের সম্মান রক্ষা করব, এরা তো ঝাঁপিয়ে পড়বে, এরকম সুন্দর মানুষ দেখলে, যুবক দেখলে, ভাবতে পারেননি যে এরা ফেরেশতারা। তিনিও ভাবছেন যে মেহমান এসছে, মেহমানের ইজ্জত করতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে একজন মানুষের মানুষ হিসাবে দায়িত্ব। ওয়াজাকা বিহিম যারআন, এবং তার মন অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ল, অর্থাৎ অসহায় নিজেকে মনে করলেন, আল্লাহ করবটা কি। আল্লাহ বলছেন, ফেরেশতারা তখন বললেন, ওয়াকালু লা তাখাফ, ভয় করিয়েন না, দেখে বুঝতে পেরেছেন লূত আলাইহিস সালাম ভয়ে ভীত হয়ে গেছে, কি করব, চিন্তায় পড়ে গেছে, ভয় করিও না, ওয়ালা তাহজান, দুশ্চিন্তা করিও না, ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা, তোমাকে আর তোমার পরিবার তোমার মেয়েদেরকে আমরা রক্ষা করব, ইল্লা ইমরাতাকা, তবে তোমার স্ত্রীকে, কানাত মিনাল গাবিরিন, সে ধ্বংস হবে, আজকে ধ্বংস করার জন্য এসেছি তোমার জাতিকে। এখানে অল্প সময় বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও নন? তিনি জবাবে বললেন, আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারব না। সহিহ মুসলিম চতুর্থ খণ্ড, কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়ে, হাদিস সংখ্যা 6765। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। বিষয়বস্তু ছিল সূরা আনকাবুতে লূত আলাইহিস সালাম এবং তার জাতির ঘটনা। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ইন্না মুনজিলুনা আলা আহলি হাযিহিল কারিয়াতি রিজ্জাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। ফেরেশতারা বললেন লূত আলাইহিস সালামকে যে নিশ্চয়ই আমরা এই জনপদের অধিবাসীদের ওপর আকাশ থেকে আযাব বর্ষণ করব, রিজ্জাম মিনাস সামাই, রিজ মানে আযাব, আল্লাহ পাকের শাস্তি বর্ষণ করব, বিমা কানু ইয়াফসুকুন, এদের পাপাচারের কারণে, সীমা লঙ্ঘনের কারণে। এই আকাশ থেকে কোন শাস্তি নেমে এসেছিল এদের ওপর? কয়েকটি শাস্তি এসেছিল। তাফসিরকাররা বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম এদের এই এলাকাকে পুরোটাকে জমিন উঠিয়ে আকাশের কাছাকাছি নিয়ে গিয়ে উল্টে পাল্টে রেখে দিয়েছিল, যার কথা কোরআনে কারিমে অন্য আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাজালনা আলিয়াহা সাফিলাহা, এই ভূমির ওপর ভাগকে নিচে নামিয়ে দিয়েছিলাম, উল্টে পাল্টে দিয়েছিলাম, কমতারনা আলিম হেজারাতাম মিন সিজ্জিল, আর আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেছিলেন, কিসের? পাথরের বৃষ্টি। দ্বিতীয় শাস্তি ছিল আল্লাহ পাক পাথর বর্ষণ করে এদেরকে ধ্বংস করেছিলেন। তাই আল্লাহ পাক বলছেন এখানে যে ফেরেশতারা বললেন যে আকাশ থেকে আমরা আযাব বর্ষণ করব। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতাম বাইনাতান লিকাউমি ইয়াকিলুন, আর চিন্তাশীল জাতির জন্য আমি এদের ঘটনায় সুস্পষ্ট নিদর্শন রেখেছি। এই মৃত সাগরের পাশ দিয়ে ব্যবসায়ী কাফেলারা সফর করে যায়, মক্কার লোকেরা মুশরিকরা যায় আসে, এসব দেখে তারা কিছু শেখে না যে এই জাতিকে কেন ধ্বংস করেছি? তাদের পাপের কারণে। তাহলে তোমরা কেমন অবস্থায় আছো চিন্তা করো, তোমরাও যদি সেই রাস্তায় ধরতো তোমাদের জন্য আজাব রয়েছে। আল্লাহ পাক তারপরে শুয়াইব আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলছেন, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুয়াইবান, মাদিয়ানে তাদের ভাই শুয়াইব আলাইহিস সালামকে আমি পাঠালাম। ফাকালা, তিনি বললেন, ইয়া কওম, হে সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো একমাত্র, ওয়ারজুল ইয়াউমাল আখিরা, পরকালে বিশ্বাসী হও, ওয়ালা তাআসাউ ফিল আরজি মুফসিদিন, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী হইও না। ফাকাযযাবুহু, কিন্তু তারা মিথ্যা মনে করলো, ফা আখাযাতহুমুর রাজফা, তখন তাদেরকে মহা কম্পন পাকড়াও করল, ভূমিকম্পের আজাব আল্লাহ পাক দিলেন। ফাসবাহু ফি দারিহিম জাসমিন, তখন তারা তাদের সকাল করলো নিজ নিজ বাড়িতে নত জানু হয়ে উপুর হয়ে পড়ে থাকলেন। এমন ভাবে ভূমিকম্প হঠাৎ করে হয়েছে যে তারা মুখের ভরে উপুর হয়ে সব পড়েছিল, সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়া আদাম ওয়া সামুদ, আদ সম্প্রদায় আর সামুদ সম্প্রদায়, তাদের কাছেও নবী পাঠিয়েছি, হুদ এবং সালে আলহিম আসসালাম কি, ওয়াকাদ তাবাইয়ানা লাকুম ফি মাসাকিনিহিম, সংক্ষেপ আল্লাহ করে দিলেন এখানে। এবং হে আরব মুশরিকরা, মক্কার কুরাইশরা, তোমাদের জন্য তাদের বাসস্থান থেকে স্পষ্ট হয়ে গেছে, কারণ তোমরা এই জায়গাগুলি চিনো, আরব উপদ্বীপেই পড়ছে, আদের এলাকাও আরব উপদ্বীপেই, আর সামুদের এলাকাও তাবুক যেতে মদিনা থেকে আল ওলা নামক এলাকায়, এই জায়গাগুলি দিয়ে তোমরা চলাফেরা করো, জানো। সুতরাং কিছু শিক্ষা না, ওয়াজাইয়ান আলাহুম শয়তান আমাল, শয়তান তাদের জন্য এই পাপ কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে, মজা লেগেছিল পাপ করতে। ফাসাদাহুম আনিস সাবিল, যার ফলে তাদের সঠিক রাস্তায় চলতে বাধা দিয়েছিল। ওয়াকানু মুস্তাবসিরিন, অথচ তারা বড়ই বুদ্ধিমান ছিল, তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ছিল, এমন না যে নির্বোধ ছিল, জ্ঞান বুদ্ধি দুনিয়ার বিচক্ষণতা যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহকে চিনতে পারেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি, নবীকে চিনতে পারেনি তা। আল্লাহ পাক বলছেন, ওয়া কারুন আর ফিরাউন, আর কারুন আর ফিরাউনের কথা স্মরণ করো, আর হামান, দেখো কারুন ধনাঢ্য, ধনের অহংকারে ধ্বংস হয়েছে, ফিরাউন নেতৃত্বের অহংকারে ধ্বংস হয়েছে, হামান তার মন্ত্রিত্বের অহংকারে ধ্বংস হয়েছে। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, নিঃসন্দেহে মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এদের কাছে পৌঁছেছিলেন। ফাস্তাকবারু ফিল আরদ, পৃথিবীতে এরা অহংকার প্রদর্শন করেছিল, ওমা কানু সাবেকিন, কিন্তু এরা আগে বেড়ে যেতে পারেনি, আল্লাহর আগে বেড়ে চলে যাবে, আল্লাহ ধরতে পারবেন না, এমনটা হয়নি, সবকে ধরেছিলাম। আল্লাহ বলছে, ফাকুল্লান আখাযনা বিযানবিহি, আমি প্রত্যেককে তাদের পাপের কারণে ধরেছি, আগেও এখনো আর কিয়ামত পর্যন্ত, যতদিন আল্লাহর এই পৃথিবী আছে আর মানব জাতি আছে, প্রত্যেককে আল্লাহ পাক শাস্তি দেন, পকড়াও করেন তাদের পাপের কারণে, এটা আল্লাহ পাকের নীতিমালা। ফাকুল্লান আখাযনা বিযানবিহি, প্রত্যেককে আমি পকড়াও করি গুনহার কারণে। ফামিনহুম মান আরসালনা আলাই হাসবা, এক এক জাতির উপর এক এক রকমের আল্লাহর শাস্তি নেমে আসে, তাদের কতকের জন্য আমি প্রেরণ করেছি হাসবান পাথর, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বর্ষণ করিয়েছেন। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আর কতক জাতিকে পাকড়াও করেছে বিকট শব্দ, ভয়ঙ্কর কানের পর্দা ফাটানো শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করে, সামুদ সম্প্রদায়কে যেমন পাথর বর্ষণ করে আল্লাহ ধ্বংস করেছেন, যেমন লুত আলাইহিস সালামের সম্প্রদায়কে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কতক জাতিকে আমি ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। ওয়ামিনহুম মান আগরাকনা, মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছেন, তার দৃষ্টান্ত হচ্ছে কারুন, কারুনের প্রাসাদ ধন সম্পদ। ওয়ামিনহুম মান আগরাকনা, আর কতককে আমি ডুবিয়েছি, ডুবিয়ে ধ্বংস করেছি, ফেরাউন এবং ফেরাউন অনুসারীরা। ওমা কানাল্লাহ লিয়াজলিমাহুম, আল্লাহ এমন নন যে কারো উপরে জুলম অত্যাচার করবেন, ওয়ালাকিন কানু আনফুসুহুম ইয়াজলিমুন, তবে আসলে তারা নিজেদের উপরেই জুলম অত্যাচার করেছিল। মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া, ওই সব লোকদের দৃষ্টান্ত যারা আল্লাহ ছাড়া অন্যকে পৃষ্ঠপোষক হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করে, কামাসালিল আনকাবু, তাদের এই পূজো পাঠ, তাদের এই উপাসনা, তাদের এই ধর্ণা দেওয়া, ছেলে সন্তান সন্ততি চাওয়া আর রোগের আরোগ্য তলব করা, এগুলি হচ্ছে মাকড়সার জালের মতো, কামাসালিল আনকাবুত, দুনিয়ার মধ্যে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে, আল্লাহ বলছেন, এ মাকড়সার জাল। ওই রকমই শির্ক কুফরি সবচাইতে দুর্বল, তাতে কিছু পাওয়া যায় না, দাতা আল্লাহ, সুতরাং সমস্ত ইবাদত আল্লাহর হবে। ইত্তাখাজাত বাইতান, এই মাকড়সা নিজের ঘর নির্মাণ করে, ঘর তৈরি করে মানে জাল তৈরি করে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতে লাবাইতুল আনকাবুত, আর সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। লাউকানু ইয়ালামুন, মানুষ যদি চিন্তা করে দেখতো, যেমন মাকড়সার ঘর সবচাইতে দুর্বল, তেমন যত শিরকি ধর্ম রয়েছে কবর মাজারের আকারে হোক আর প্রতিমা পুতুলের আকারে হোক, সবচাইতে দুর্বল, কোনো সাহায্য করতে পারে না, আর সেখান থেকে কিছুই পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াদুনা মিন দুনিহি মিন শাই, নিশ্চয় আল্লাহ পাক জানেন মানব জাতি আল্লাহকে বাদ দিয়ে যে সবকে আহ্বান করে জানেন যে কে কি ধরনের শিরক করছে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ পাক মহাপরাক্রান্ত, তিনি প্রজ্ঞাময়। অতিলকাল আমসাল ও নজরে বহালিন নাস, এইসব দৃষ্টান্ত উপমা আল্লাহ পাক পেশ করে থাকেন মানব জাতির জন্য যাতে উপদেশ নেই। অমা ইয়াকিলুহা ইল্লাল আলেমুন, তবে জ্ঞানীরাই, যাদের জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, জানার চেষ্টা করে, তারাই এগুলি উপলব্ধি করবে। আল্লাহ পাক তারপরে বলছেন, খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, আল্লাহ পাক আসমান এবং জমিন যথাযথ সৃষ্টি করেছেন, উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, খেলতামাশা নয়। ইন্না ফি যালিকা লায়াতান লিল মুমিনিন, নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য বড় নিদর্শন রয়েছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি পাঠ করে শোনাও যা তোমার কাছে আল কিতাব থেকে, কোরআন থেকে ওহি করা হচ্ছে। ধীরে ধীরে কোরআনে কেরিমের আয়াত ওহি করা হচ্ছে, নাজেল হচ্ছে, মানব জাতিকে পড়ে পড়ে শোনাও, বুঝিয়ে দাও তাদেরকে। ওয়াকিমিস সালাহ, এবং তুমি তোমার জীবন গঠনের জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য, রব্বুল আলামিনের সাথে আমার সাথে সম্পর্ককে অটুট রাখার জন্য আকিমিস সালাহ, সালাত কায়েম কর, নামাজ কায়েম করলে বান্দার তার মনিবের সাথে, পালনকর্তার সাথে সম্পর্ক মজবুত হয়। একবার নাই পাঁচবার আল্লাহর সামনে, আল্লাহর ঘরে, মসজিদে হাজিরা দিয়ে একজন মুমিন বান্দা রবের সাথে মজবুত করে তার সম্পর্ক। আর যখন পাঁচবারে চার করে দেয়, তিন করে দেয়, দুই করে দেয়, করেই না সম্পর্ক, সপ্তাহে একদিন জুমা পড়া মুসলিম, ঈদ পড়া মুসলিম, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে। যেমন আমরা আজকাল মোবাইল আর টেলিফোনের যুগে ঘনিষ্ঠ বন্ধুকে এমন কোনোদিন যায় না যে টেলিফোন করি না, বা তারা করে না, তাই না? দিনে একাধিকবার, এটা প্রমাণ করে আমাদের সম্পর্ক গাঢ় হওয়ার। আর কিছু লোকের আছে যাদের সাথে বছরে একবার, দু চার বছরে একবার, সপ্তাহে একবার টেলিফোন, তাদের সাথে সম্পর্ক তাহলে হালকা আমাদের। তাহলে যেই মুসলিম নামাজ পাঁচ অক্ত পড়ে না, আল্লাহর সাথে তাদের তেমন সম্পর্ক নেই, একবার নামাজ ছেড়ে দিল, সম্পর্ক ছেদ করলো। মানুষের অন্তরের সম্পর্ক, তার এবাদত বন্দেগীর সম্পর্ক, তার দাসত্বের সম্পর্ক প্রমাণ করে এই পাঁচ অক্ত সালাত, নামাজের মাধ্যমে। এই জন্য নামাজ হচ্ছে আপনার অন্তরে ইমান আছে, আল্লাহ পরকালে বিশ্বাস আছে, এর বাস্তব প্রুফ। নামাজ নেই, কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক বলছেন, নামাজ পড়লে ফায়দা কি হবে? ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে আর অন্যায় কথা থেকে, কাজ থেকে বিরত রাখে। অশ্লীলতা যেগুলি নোংরা কাজ, সমাজ বিরোধী, পারিবারিক বিরোধী, যেগুলিকে মানুষ নিজের রুচিশীল মানুষ ঘৃণা করে, আর মুনকার যে কোনো শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কাজ, নামাজ এইসব পাপ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহ আকবার, আর আল্লাহর স্মরণ করাই সবচেয়ে বড় বিষয়। আর নামাজে আল্লাহ পাকের স্মরণ রয়েছে, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ পাক সবকিছু জানেন। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্ত সালাত কায়েম করার মতো মুসলিম যেন করেন, হেফাজতের তৌফিক দান করেন পাঁচ অক্ত নামাজের, আল্লাহ পাক আমাদেরকে যেন কিয়ামতে এই নামাজের জবাব দেওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।